الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون، والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون، أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. سورة البقرة قرآن كريم دربي كتاب دكي بكرك دكي نمبر سورة يتكي فاستي آيات پارت كولا أمار سامنے جي كتاب ويچه تاهجي تفسير ابن كثير المختصر سنكتو سنسكرونه এই কিতাব যিনি সংক্ষিপ্ত করেছেন ইবনে কাসির থেকে তার নাম হল মুহাম্মদ নাসি আর রিফাঈ। তিনি বলছেন আউয়াল সূরাতি নাযালাত ফিল মদিনা, এর কথা হল ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহ, সর্বপ্রথম মদিনায় যে সূরা নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরত করে আসার পরে سورة. وهي أول سورة نزلت في المدينة بعد سورة المطففين التي نزلت آخر سورة في مكة قبل الهجرة. هجرة القرب مكة سورة المطففين نازل هيج هجرة العقل الإيربوين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরেই যে সূরা নাযিল হয়েছে তা হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা ওয়া আয়াতুহা 86 ওয়া 100 286 আয়াত এই সূরা বাকারা। তাহলে সূরা বাকারা সারা কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা, এটা সূরাতুল বাকারা। এই সূরার গুরুত্ব খুব বেশি, বিভিন্ন রকমের আহকাম এই সূরায় রয়েছে। তাই উলামায়ে কেরাম যারা মুফাসসিরিন এমনকি দরসগাহ দরসগাহগুলিতে সূরাতুল বাকারা কে গুরুত্ব সহকারে পড়ানো হয়, তাফসীর সহ। এই সূরার ফজিলত প্রথমে যে হাদিস তিনি পেশ করছেন ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, হাদিসটি হল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন لا تجعلوا بيوتكم قبورا فإن البيت الذي تقرأ فيه سورة البقرة لا يدخله شيطان. يا حديثتي مسند أحمد مسلم تلميذ نسائي يشتي تو يا حديث الله رسول صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا تمرا تمادير غور قلوكي قبر بنونا. এরপর বলছেন ফাইনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, কারণ ওই ঘর যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করে না। মানে সুবহানাল্লাহ, এই হাদিসে প্রথম বাক্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাও না, আর এরপরে বলছেন কারণ যে ঘরে সুরে বাকারা পাঠ করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করে না। অতএব উভয়টা মিলিয়ে স্পষ্ট হচ্ছে যে কবরস্থান বা কবর কোরআন পাঠের জায়গা নয়। স্পষ্ট হয় না? বুঝেন হাদিসটি, হাদিস সহিহ মুসলিম, আহমদ তিরমিজি, ইমাম তিরমিজি বলেন হাদিস হাসান সহিহ। তোমরা তোমাদের ঘরকে বাইত, বাইত মানে ঘর না, বাইতের বহুবচন বুয়ুত, আর কবর বহুবচন হচ্ছে কবরের। লা তাজআলু ইয়ানি লা তাসাউ, যে সৌদ বলে না, আঞ্চলিক ভাষা বলছে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের ঘরকে কবর বানাও না। কারণ যে ঘরে সুরে বাকারা পাঠ করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করে না। অতএব কবরস্থান কোরআন পাঠের জায়গা নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘরকে কবর বানাও না। তাই ঘরে কোরআন পাঠ করো আর ওখানে কোরআন পড়বে না, কারণ ওখান ওই স্থান অর্থাৎ কবর কোরআন পাঠের জায়গা নয়। কোরআন পাঠের জায়গা কোথায়? বাড়ি, আল্লাহর কোন মসজিদ, সর্বত্র, কিন্তু কবরস্থান কোরআন পাঠের জায়গা নয়। সুবহানাল্লাহ, স্পষ্ট কিনা? তো আপনি ওখানে গেলেই শুরু করে দেন, সুরে ফাতিহা এতবার পড়েন, ইয়াসিন এতবার পড়েন, কি এতবার পড়েন, বলে কিনা? কবর জিয়ারত করতে আল্লাহুম ইত্তাকাদু এতবার, এখান থেকে লাস্ট পর্যন্ত, এই সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরস্থানে গেছেন, সালাম করেছেন, দোয়া প্রমাণিত আছে, কিন্তু কোরআন পাঠের প্রমাণ নাই। বরং এটা নিষেধ, এই হাদিস দ্বারা স্পষ্ট হচ্ছে লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ফাইন্নাল বাইতা আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, ঘরকে কবরস্থান বানাও না, কারণ যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করে না। এর দ্বারা বোঝা গেল শয়তান মানে জিন, ভূত, প্রেত ঘরে আসবে না যদি আপনি ঘরে সূরা বাকারা পাঠ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই অনেকে দেখবেন ওই বাড়িতে ওই ঘর বাঁধায় না, লোহা পড়ে, এগুলো সব হচ্ছে কথিত কবিরাজ অথবা জাদুকরের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুলো প্রমাণ না। কোন কোন আলিম উল্লেখ করেছেন যারা এরকম করে ওরা হচ্ছে জাদুকর। জাদুকর যারা, আর আমাদের দেশের অনেক মোল্লা এরকম, ওরা জাদুকরের মতোই জিন সাধক, জিন যা বলে তাই, পাথর নিয়ে এরকম হাত লোহা নিয়ে এরকম টুটুক টুটুক করবে, মানে 12টার সময় আমার জিন আসবে ওর সাথে যোগাযোগ করবো, বলে কিনা? এদের কাছে যেতেই নেই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ঘরে সুরে বাকারা পাঠ করো। তো এ হলো গুরুত্বপূর্ণ একটি ফজিলত সুরে বাকারার। আচ্ছা, এই কিছু এই হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করলাম। পরের হাদিস এখানে যা পেশ করছেন, বলছেন মা ওয়ারাদা ফি ফাদলি সূরাতিল কুরআন মা সূরাতি আলে ইমরান, সূরা বাকারা মা ওয়ারাদা ফি ফাদলি সূরাতিল বাকারা মা সূরাতি আলে ইমরান, সূরা বাকারার ফজিলত আলে ইমরান, সূরা আলে ইমরানের সাথে যেভাবে প্রমাণিত। ثبت في الصحيحين أن رسول الله صلى الله عليه وسلم قرأ بسورتي البقرة وآل عمران في ركعة واحدة. سبحان الله. قلت البخاري بن مسلم رواية قلني تواتي الله رسول صلى الله عليه وسلم ایک ہی رکعت سورہ بقرہ ابن آل عمران پاٹھ کرے چل سبحان اللہ বরং আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাকাতে سورة بقرة تركوا سورة نساء تركوا آل عمران بات كورج تهجد الصلاة ارتاد شوها پانچ بارا كتو بارا حجة شوها پانچ بارا لا إله إلا الله আমাদের সালাত দেখছেন কি রকম যে মসজিদে সালাত তাড়াতাড়ি হয় মসজিদের জনসংখ্যা বেশি সুবহান রাব্বিয়াল আযীম কম সুবহান রাব্বিয়াল আলা কম আত্তাহিয়াত দ্রুত এর মানুষ বেশি এই সৌদিতেই আমরা দেখতে পাচ্ছি তাহলে বাংলাদেশ আর করতে হবে নাকি হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল হ্যাঁ এসেছে হাদিসে যে তুমি যখন ইমামতি করো তখন মানুষের দিকে খেয়াল করে পড়ো কিন্তু এত তাড়াহুড়ো এটা কোন কোন জায়গা সুন্নতকে সুন্নতের বিধানকে পালন করে তারপরে তাড়াহুড়া হবে তাই না কিন্তু এত তাড়াহুড়া যে বাবা আপনি খোঁজ রহে আপনি খোঁজ রহে আর আল্লাহ ভি খোঁজ রহে অর্থাৎ সবাই খোঁজ এটা কথা হলো সুন্নত তরিকায় তুমি সালাত পড়বে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরকম যেন না হয় যেখানে তাড়াতাড়ি উঠে যায় বরং এমন মসজিদে গিয়ে সালাত পড়া উচিত যদি সুযোগ পান যেখানে গেলে রুকু সজদা আত্তাহিয়াত ইত্যাদি ধীর স্থির ভাবে প্রশান্তির সাথে সালাত আদায় করেন এমনি ভাবে কেউ কেউ কোন কোন জায়গায় সজদা দিয়ে নেন প্রশান্তির সাথে দোয়া টোয়া করা যায় দোয়া করা যায় আল্লাহর কাছে চাওয়া যায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্ন আকরাব মা ইয়াকুনু লিল-আবদি মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকথিরু দুআ মানুষ সবচেয়ে বেশি নিকটবর্তী আল্লাহর ওই সময় হয় যখন সে সেজদায় থাকে আমরা পৃথিবীতে আল্লাহ থেকে তো দেখছি না তাই না ইনশা আল্লাহ কাল কিয়ামতের দিন আমরা সবাই আল্লাহকে দেখব যদি আমরা মুসলমান থাকি মুমিন থাকি আর ইমানের অবস্থায় থাকি ইনশা আল্লাহ আল্লাহর দরবারে আসা ঠিক না কিয়ামতের দিন আমরা সচক্ষে আল্লাহকে দেখব পৃথিবীতে দেখা সম্ভব না সচককে দেখবে নাকি কিন্তু এইসব সুসংবাদ মূল্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন সেজদায় যায় সেজদার অবস্থা থাকে ওই সময় সবচেয়ে বেশি নিকটবর্তী হয় আল্লাহ অতএব ফাকসিরু দুআ ফাকামলু আন ইউস্তাজা আন ইউস্তাজাবা লাকুম তোমরা এই সময় বেশি বেশি করে দোয়া করো কারণ এই সময় দোয়া কবুল হওয়ার বেশ উপযোগী সময় সুবহানাল্লাহ নির্দেশ এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি ইমামতি করে তাহলে সেজন্য এরকম হালকা করে পড়ে কিন্তু হালকা মানে কি এটা সুবহান বিল আলা প্রশান্তির সাথে কোন কোন মুসলিমের মহাপড়ে এখানে একবারই প্রশান্তির সাথে পড়া যায় না হাসবুনাল্লাহ এটা কি তোমা নেই না রুকন মিন আরকান সালাত সালাতের একটি রুকন হচ্ছে প্রশান্তির সাথে সালাত রুকন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাকাতে কয় পড়া বললেন সোয়া পাঁচ পড়া কয় সূরা আলহামদুলিল্লাহ চারটে আলহামদুলিল্লাহ তো বলতেই হয় না আলহামদুলিল্লাহ তো পড়তেই হয় সূরা বাকারা সূরা নিসা এরপরে যে হাদিস পেশ করছেন বলছেন রাওয়াল ইমাম আহমদ আন আবি উমামা ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইকরাউল কুরআন ফাইন্নাহু শাফিউন লিআহলিহি ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরআন পাঠ করো কারণ কোরআন তার সাথীদের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হবে সুপারিশ তাহলে কোরআনের সাথী হওয়ার চেষ্টা করা দরকার আমাদের অনেক মুসলিম কোরআন পড়তে জানে না করতেই যায় আবার যখন এবারে মনে হলেন বড় শিক্ষিত কোরআন শিখতে আসে লজ্জা হয় কি না আচ্ছা বলেন তো কোরআন এটা আল্লাহর ইবাদত কোরআন শিখা কোরআন পড়া ইবাদত কিনা তো এখন লজ্জা কি কারণ একটা অক্ষর পাঠ করলে কোরআন থেকে কত নেকি হবে? দশটা নেকি। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফুন হারফ ওয়ালামুন হারফ ওয়ামিমুন হারফ, প্রসিদ্ধ হাদিস এবং সহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন ব্যক্তি কোরআন থেকে আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর পাঠ করে, আল্লাহ এর বদলে তাকে একটি নেকি দেন, আর এই নেকি দশ নেকির সমান। সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বি আশরি, আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কই নাকি হবে? আপনি মারা যাওয়ার পরে তো এগুলোই যাবে তো। আপনি যে আজকে পয়সা কামাই করছেন আর গুনছেন, ওগুলো যাবে? তবে যদি নেক কাজে ব্যবহার হয় তাহলে সামনে আসছি, আলোচনা আসবে, আমরা বুঝি। আর না শুধু ইয়া ফুরুস আর আখিরাতকে পিছনে রাখলেন, কোনো ফায়দা হবে? কয়দিনের জিন্দেগি একটু বন্ধ করে দেখুন, কয়দিনের জিন্দেগি। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ যেন আমাদের সকলের নিয়ত হাফেজ করে। আমিন। যারা কোরআন পড়তে পারেন না, এখানে নিয়মিত দর্শক কোরআন বলি দিলে সাড়ে বারোটা পর্যন্ত ক্লাস, কোন একটা পর্যন্ত, জনসংখ্যা কম, দশজন বারোজন পনেরোজন হয় আলহামদুলিল্লাহ, তবু আসে। তো আশপাশে যারা আছেন আসবেন, দশ মিনিট পড়ে যান প্রত্যেক দিন, যে আমল করে আল্লাহ নবী বলেছেন সবাই আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যে আমল নিয়মিত করা হয়, চাই সেই আমল অল্পই হোক না কেন, একদিন পড়লেন এক ঘন্টা, পরে নাই এক মাস, কোনো ফায়দা হবে? আর প্রত্যেক দিন পাঁচ মিনিট, দশ মিনিট, আধা ঘন্টা, আলহামদুলিল্লাহ বরকা। তো সময়টা কাজে লাগান, বিশেষ করে যারা আশপাশে দোকানে শপে কাজ করেন, আপনাদের জন্য এটা সুযোগ। এই সুযোগের আল্লাহ পাক যে সুযোগ করে দিয়েছেন, অবহেলায় একে নষ্ট করবেন না। একদিন আসবে, কাঁদবেন, বলবেন হায় রে হায়, সুযোগ পেয়েছিলাম, কেন কোরআনটা শিখলাম না, কেন কোরআনটা পড়লাম না, কোরআন আগে পড়েছিলাম কিন্তু মজবুত হচ্ছে না। আফসুস করবেন মৃত্যুর আগ পর্যন্ত, আগেই আফসুস করবেন দুনিয়াতেই, আর মৃত্যুর পরে তো আর করবেন। তাই সময়টা আমরা কাজে লাগাই, বলেন ইনশাআল্লাহ, কাজে লাগাবেন তো, অনেক সময় নষ্ট করবেন, একটু চুপ বন্ধে দিন, কোনো ফায়দা নেই। রান্না বান্নার ব্যবস্থা হয়, একদিন রান্না আর একদিন, যদি আপনার আপনার ইচ্ছা হয় তাহলে আল্লাহ আপনাকে তৌফিক দিবে। আচ্ছা বলেন তো, যারা কোরআন পড়তে আসে ওরা কি রান্না করে না? ওরা কি খাবার খায় না? ওই তো আমি দেখলাম কালকে তারা আগেভাগে, ওই দুইজন এই যে আমার দেওয়ার রহমান আর হোসেন, আগেভাগে কালার থেকে এসে মানে তাদের মানে কিছু খরচ টরচ করলো, তারপরে চলে এসছে, পরে আর পাওয়া যায় না দোকান, এই জন্য আগেভাগে খরচ করেছে। আলহামদুলিল্লাহ, সময়টা কাজে যাবে, মিজানের পাল্লায় যাবে, কারণ কোরআন আল্লাহর কালাম, আর যারা কোরআন পাঠ করে তাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বাড়িয়ে দেন, বলে সুবহানাল্লাহ। নিজের কথা তো আর যে বলা যায় না, কিন্তু বাস্তবেই আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্না আল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক অনেক লোকের ইজ্জত বাড়িয়ে দেন, অনেক লোককে সম্মানিত করেন, আর এই কোরআনের কারণে আল্লাহ পাক অনেককে লাঞ্ছিত আর বঞ্চিত করেন। কারণ কি? তারা কোরআনের সঙ্গ ত্যাগ করে, কোরআন অনুযায়ী আমল করে না। তাই মুসলমান, আজ আমাদের মধ্যে এইরকম যে অবস্থা, বাস্তবে দেখবেন কোরআনের পড়ি, অনেকে পড়ে কিন্তু আমল কতটুকু, আবার বেশিরভাগ মানুষ কোরআন পড়তেই জানে না, তর্জমা বুঝে না, অনুবাদও বুঝে না, কোরআন পড়তে জানে না। সাধারণত দেখেন হিসাব করেন, শুধু আরব কান্ট্রি, আরব সারা আরব কান্ট্রি কয়েক কোটি মুসলমান, আর এক বাংলাদেশ, বুঝতে পারছেন, শুধু এক বাংলাদেশ 14 কোটি মুসলমান, সারা আরব কান্ট্রিতে কয়েক কোটি মুসলমান হবে একটু হিসাব করে দেখেন। যান ভারত, কত কোটি মুসলমান, যান ইন্দোনেশিয়া, কত কোটি মুসলমান, যান তুর্কিয়া, beşirbak to onar musulmandır çünkü beşirbak kutan onar olur. Bana elhamdülillah. Tay kaun kauke bolayı kurtte nahi. Keu jeno bolayı na kore. Ami arabi la. Allah Resul sallallahu aleyhi ve sellem bolechen. La fadla li arabiyyin ala ajami. ولا لعجمي على عربي ولا لأبيض على أسود ولا لأسود على أبيض كلكم بنو آدم وآدم من تراب عربي قدهن ني ولا عربي رب ولا عربي قدهن ني عربي رب شدار قدهن ني كالر رب كالر قدهن ني شدار رب তোমরা সকলেই আদম সন্তান আর আদম সন্তানকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আর কিসের পড়াই আচ্ছা এই হাদিস সনদ আমি ফুল ওয়াকিফ না আপাতত আমার শোনা হচ্ছে না কিন্তু সূরাতুল হুজুরাত এর যায় দেখেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير কেলক শুকর নিশ্চয়ই আমি তোমাদেরকে এক নর আর এক নারী থেকে সৃষ্টি করেছি আর আমি তোমাদেরকে বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন কবিলায় বিভক্ত করেছি কেউ বাঙালি কেউ পাঠান কেউ পাঞ্জাব কেউ সৈয়দ কেউ অমুক কেউ অমুক সাহ কিন্তু এগুলো হচ্ছে সব লিতে আরফু পরিচিতির জন্য কড়াই কিছু নাই কে বলতে হ্যাঁ বাবু মাই বঙ্গালি হুম এতে কোনো বড়াই নেই কে বলতে হ্যাঁ বাবু মাই সৈয়দ জাদা হুম ইসমে কোনো বড়াই নেই আমি পঠান এতে কোনো বড়াই নেই আমি পাঞ্জাবি কোনো বড়াই নেই আমি সৌদি কোনো বড়াই নেই আমি মক্কি আমার কোনো বড়াই নেই আমি মদানী বড়াই নেই বড়াই যে জিনিসে আছে তাও বড়াই করবে না আল্লাহ কি বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে থেকে সেই বেশি সম্মানিত যে বেশি পরহেজগার যে বেশি আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু বলেননি তুমি মক্কার মানুষ তোমার ইজ্জত জিয়াদা তুমি মদিনার মানুষ তোমার ইজ্জত জিয়াদা আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সম্মানিত সেই বেশি যে বেশি পরহেজগার যে বেশি মুত্তাকি আচ্ছা এবারে বলেন যার মধ্যে আল্লাহর তাকওয়া বেশি আল্লাহর ভয় বেশি আল্লাহর বিধিবিধান যে মেনে চলে তার মধ্যে বড়াই থাকতে পারে সে তো বড়াই করবে না বলে আল্লাহ আল্লাহ তুমি দিয়েছ আল্লাহ আমার তো কিছুই নেই আল্লাহ আমার ইলিম হয়েছে ও আল্লাহ আমার তো না তুমি দিয়েছ সা যে বড় আলিম ইলিম করতে কি বেরো আল্লাহ দিয়েছে আপনি বড় ধনী বড় ধন পেয়েছেন আপনাকে ধন কে দিল আল্লাহ দিয়েছেন আপনার পজিশন বড় আপনি প্রধানমন্ত্রী অথবা ছোট মন্ত্রী অথবা এইরকম মন্ত্রী ওইরকম মন্ত্রী আপনাকে কে দিল তো বড়াই কিসে বড়াই একমাত্র রব্বুল আলামিনের ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আজিজুল হাকীম আল্লাহরই বড়ত্ব রয়েছে বড়াই আছে আসমানে জমিনে সাত আকাশে সাত জমিনে সর্বত্র যার বড়ত্ব তিনি হচ্ছেন রব্বুল আলামিন সুবহানাল্লাহ আর আমাদের পড়াই নেই তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে অনুপরিমাণ বড়াই আর অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিথকালু যারাতিন মিন কিবর আল্লাহ তুমি আমাদের হেফাজত করো আমিন বলছিলাম ভাই কোরআন শেখার চেষ্টা করো কাল দিন কিয়ামতের দিন কাজে লাগবে ইনশাআল্লাহ তো যে এই হাদিস এরপর হাদিস হাদিস অংশ প্রথমে বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু মুশাফিউন লি আহলিহি ইয়াউমাল কিয়ামাহ তোমরা কোরআন পাঠ করো কারণ এই কোরআন তার সাথীদের জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবে কার কাছে আল্লাহর কাছে এরপর বলেছেন ইকরাউজ জাহরাওয়াইন আল বাকারা ওয়া আল ইমরান فإنهما يأتيان يوم القيامة يعني زهروين برتين سورة البقرة أر سورة آل عمران، فإنهما يأتيان يوم القيامة كأنهما غمامتان أو كأنهما غيايتان أو كأنهما فرقان من طير صواف، يحاجان عن أهلهما يوم القيامة. تمرا سورة بقرة سورة آل عمران پاٹھ کرو کرون اے دوی سورة کل قیامت الدین یمون بھابی آس پہ جمون غمامہ دوٹی میک پنجو اوپرے غمامہ مری اوپرے اوپرے کیا سے میک جمون دوٹی بڑو میک پنجو او کأنہما غیایتان کن با بولے چلے غیایتان اتا اوپرے چھایا دے رکم کچھو او کأنہما فرقان من طیر صواف کن با شاری بود پاکی دوٹی دول کل قیامت دیر رکم ہوئی آج بے سور بقرہ اور سور آل عمران یحاد جان عن اہلہما یوم القیامہ قیامت دیر جرا ادھر پاٹ کرتا ہے گولی سور بقرہ اور سور آل عمران یہ دیر جنو کل قیامت دیر اللہ عبدالباری سپاریش کرنے سبحان اللہ حجت پیش کرنے دلیل دیر اللہ کا چین سپاریش دلیل پیش کرنے بول بے کین وہ ہمارے کے پاٹ کرتا ہمارے پوڑے عمل کرتا سبحان اللہ تربو بولے چھن ثم قال اقرأوا البقرة فإن أخذها بقرة بركة وتركها حسرة ولا تستطيعها البطلة تبرا قرآن سورة بقرة پاٹ کرو کرون ایتی پاٹ کرار مدد برکوتا چھے سورة بقرة پاٹ کرار مدد برکوتا پاٹ کرو تو ایک مکست کرو ان مدد برکا یہ انجی عمل کرا برکا وترکها حسرة যদি এটা ছাড়ো অর্থাৎ কোরআন সূরা বাকারা পাঠ না করো একে ছেড়ে দাও তাহলে এটা হবে অনুশোচনার কারণ আক্ষেপের কারণ ওয়ালা তাস্তাতিউহাল বাতলা সূরা বাকারা যদি পাঠ করো তাহলে জাদুকরের জাদু তোমার উপর আক্রমণ করতে পারে না এরকম শক্তি হয়ে যায় তোমার মধ্যে আল্লাহ তোমাকে হেফাজত করবে সূরা বাকারার কারণে এই বুঝা গেল সূরা বাকারা পাঠ করলে জাদুকরের জাদু কাজ করে না বুঝতে পারছেন ভূত প্রেত থাকে না আর এই সূরার মধ্যে একটা আয়াত আছে ওটা হলো আয়াতুল কুরসি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাদা বাড়িতে সবাইকে জানিয়ে দিবেন আয়াতুল কুরসি যেন মানুষ পড়ে আপনার ফ্যামিলিকে জানিয়ে দিবেন স্ত্রীকে মাকে বোনকে যা যেরকম এটা পড়ুক পাঁচ বক সলাত পর সকাল সন্ধ্যা পড়ু দেখবেন ইনশা আল্লাহ তাআলা জিন ভূত প্রেত কিছু করতে পারে না তবে যদি তকদিরে লিখা থাকে তাহলে সেটা ভিন্ন কথা আর সেদিনে আসবে যদি সে পাঠ করবেন না অথবা এত কিছু পাঠ করবেন না যদি অন্য কিছু হবে তাই সবসময় আমাদের জন্য চেষ্টা করা দরকার আয়াতুল কুরসি যেহেতু আয়াত সূরে বকরার 255 নম্বর আয়াত আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আশা করি সবাই জানেন যারা জানে না ইয়াদ করবে মুখস্থ করবে আর যারা কোরআনই পড়তে জানেন না আপনারা কোরআন পড়েন পাঠ করেন ইনশাআল্লাহ পাবেন এবারে যদি সূরা বাকারা আপনি পাঠ করেন তাহলে আল্লাহ আপনার হেফাজত করবে ঘরের মধ্যে বরকত হবে এই যে আগে বলেছেন ফা ইল্লা আখাদাহা বারাকা জাদুকরের জাদু কাজ করবে না ভূত প্রেত তোমার ক্ষতি করতে পারবে না যদি সূরা বাকারা পাঠ করো আচ্ছা আমি বলি তাহলে যে করে সূরা বাকারা পাঠ করা নবীর ফরমান মোতাবেক এগুলো শয়তান আসতে পারে না তো তাহলে তাবজাতি মোল্লার কাছে আর যেতে হবে তো তাবজাতি মোল্লারা এগুলো বলবে না তো যদি এগুলো বলে তাহলে লোকজন আর আসবে না হ্যাঁ লোকজন আমাদের কাছে আসবে না তো আপনি নিজেই নিজেকে হেফাজত করার জন্য সূরা বাকারা পাঠ করুন আল্লাহর কালাম পাঠ করুন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين رب العالمين بولتن أمي قرآن نازل كرتي اي قرآن هج شفاء شفاء من اكي هرقو اي قرآن هج تكتا اركي هلو مؤمن دير جنة رحمة سبحان الله تاين قرآن كريم جكرو امشو پاٹ کرو شفاء يا ترى قالت وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. توصل البقرة الفضيلة تنبرك إمام ابن كثير يدد انت حديثة هنا أقول لك لشان يدد يا رجل قرلام سمعها يقول برجة تقول يا أقابي سبتين إن شاء الله باقي آيات تفسير بشكر الله قلت دعا كوري الله تمي أمدرك تمار قرآن بات بار توفيد قرآن شكر توفيد آمين قرآن بوجر توفيق آمين انوبات شکر توفيق آمين تفسير شکر توفيق آمين هر شيء انري عمل کر توفيق آمين الله مدر کے معاف کرو آمين مدر معوادر کے معاف کرو آمين دنیا سمست مسلمان در کے معاف آمين اللہ مسلمان در حفاظت کو آمين بھی تمہارے دین حفاظت کو آمين مظلوم در کے ادھار کو آمين اے اللہ ظالم در کے مسلم ظالم در ہے در کے ہدایت دو آمين اللہ ہے پکڑاؤ کو آمين اے اللہ ظالم در اونشتے کے مسلمان در کے حفاظت کو مسلم راستے کو حفاظت کو اللہ تمہیں امید کے دنیا تک لاندا آخرت تک لاندا جہنم تک نجات دو حضور عذاب تک نجات دو اللہ مدد کے نیک بنا ہمارے سنتان در کے نیک بنا اللہ مدد کے معاف کرو ہمارے ماں باپ در کے معاف کرو رب ارحمهما کما ربیانی صغیرا ربنا ارحمهم کما ربونا صغارا اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولأحبابنا ولأقاربنا ولزملائنا ولمن له حق علينا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا اللهم اجعل ثأرنا على من ظلمنا اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا اللهم لا تسلط علينا بذنوبنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحور الأعداء اللهم إنا نجعلك في نحور الأعداء الحاسدين ونعوذ بك من شرورهم يا قوي يا عزيز اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين